بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واصطن بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. അള്ളാഹു ഹി ഖുർആനിൽ ദന്നാഷ എന്ന കശോറും അള്ളാഹു സുബ്ഹാനഹു വതആലായി ഉഖൂബായിദ്ദൂഗ ഗദഖദൈവടികുന്ന അസ്കലാംഗെ അധിഹമയ തലയും കലാംഗെ ഗിനഗിന ഫാഖ സവാ ഓഗാവന്ത അസ്കലാംഗെ ഇതഹി ഫാഖത ഖുർആനിയുന്ന അള്ളാഹു സുബ്ഹാനഹു വതആല ഹറാം ഖുർബി കന്തത്തക അരാഗന്ന മീഹുന്ന അസാബ് ദൂഗ ഗദഖദൈവടികുന്ന അസ്കലാംഗെ കലാംഗെ അതി തൗബാവെ അള്ളാഹു ഗുണക റുജുവവാ മീഹുന്ന ഫാവസ്സറാജബ ഓഗാവന്തരസ്കലാംഗെ മാ അല റസൂൽ ഇല്ലൽ ബലാ റസൂലാഗി മച്ചക്കന്നവേ ഫോർക്കൊദ്ദെബും ഫിയറാഹിക്കണം മാനക്ക് അള്ളാഹു സുബ്ഹാനഹു വതആലാഗി റിസാലത്ത് ഫോർക്കൊദ്ദെബും ഏകലേ ഫാനമോത്തി എ മീസ്തക്കും എ ഗബൂലു കുറുമാനു കുറും അതി എയ്ഹെമ്മസ്സലേ ഇക്കലേഗ ഫാനം അള്ളാഹു ദസ്തവാഫാവാ കമക്കീൻ വത്തഹവാൽ കുറവാഫാവാ കമക്കീ ഇക്കലാംഗ് ഇക്കലേഗ ഫാനുക മച്ച ബാവാലി ഷറിയ മീസ്തക്കുന്ന ഹമ ഫോർക്കൊദ്ദെബും ദെൻ ഗബൂലു കുറുമാ കുറും എയ് അതി മീസ്തഹുങ്ക കമെൻ എയ് എക്കമക്കും ഇക്കലേഗ ഫാനക്കും എബ്ബസ് കഹല മസ്തലേ നെയ് മീസ്തഹും ഗബൂലു കുറിയസ് നു കുറിയസ് സബബക്കി ഗിയാമിദ്ദുഹുക അള്ളാഹുഗെ ഹദ്റത്തബ്ബൈ റസൂൽ ബേക്കനും വടയാകന്നവ ഗിനി കഞ്ഞ എബ്ബസ് മീഹക്കു റസൂല അത്തബാനുവെ അള്ളാഹുഗെ ഹദ്റത്ത ഖിയാമിദ്ദുഹുക ബൈ നബീ ബേക്കനും വടയാകന്നവ ഗീനി കഞ്ഞ എക്കഹരിക്കോ ഉമ്മത്തുകെ എബ്ബസ് മീഹക്കു റസൂലത്തബാനുവെ ബൈബേബേക്കലും ദമീഹും ഗോയാകും ബൈബേബേക്കലും എമ്മ മീഹ ഗോയാ വടാകന്നവ എങ്കം റസൂലുങ്കെ ജിമ്മായക്കി അള്ളാഹുഗെ റിസാലത്തു മീസ്തക്കുന്ന ഫോർക്കൊദ്ദെവും എ ഗബൂലു കുറുമാനു കുറും എയ് എമീഹുങ്കെ മസ്സലേ മീസ്തഹും ഗബൂലു നുക്കുറിയസ് റസൂലാക്കും എബ്ബസ് മസ്സലേ എന്നെ ഇക്കലേഗ ഫാനക്കൻ ഇക്കമുഖ എബ്ബസ് ഉഖൂബാത്ത് എന്നെ والله يعلم ما تبدون وما تكتمون ادي الله سبحانه وتعالى دينوڑ گندوے تی بامیہم فالو قراکان تتکا ادي وانھنا اگین تی قراکان تتتا قل لا يستوي الخبيث والطيب تلیفان ادار واشے نوبامیہم نارنگلمیہم ہم ہمین وانے کافرنا مومنوں ہم ہمین وانے اللہ کیمن تری وامیہم نا اکلاجن رذیمیہم نن ہم ہمین وانے ولو اعجبك كثرة الخبيث ഈ നുബാമീഹും ഗിനഖമും കലേഗഫാനു ഹൈറാക്കുറുവി നമറസ് ഈ നുബാമീഹും തതുനേ ഗിനൈ റസൂലുന്ന തബാവാമിഹും മതുവാ ഹെവലഫാമിഹും മതുവാന് സ്വർഗവണ്ണ ഭയക്കി മതു ഭയ ഇന്നറക്കെ വണ്ണത്തിവി ഗിനമീഹും എങ്കം ഗിനമീഹും ഈ നുബാമീഹും ഗിനവി കമുഗാവി നമറസ് നുബാമീഹും ഗിനഖം കലേഗഫാനു ഹൈറാക്കുറി കമുഗവി നമറസ് നുബാമീഹും ന റങ്ങളുമീഹും ഹമാമെന്നുവാണ് അള്ളാഹു ഹദറത്ത് തങ്ങളുമീഹുന്ന മതി സ്വർഗെ അതിനു ബാമിഹുന്ന ബണി നറക്കേ ഫത്തഖുല്ലാഹ യാ ഉലിൽ അൽബാബി ലഅല്ലകും തുഫ്ലിഹൂൻ ഏ ബുദ്ദീരിനെ തിബാമിഹും അല്ലാഹു തഖ്വാ വിരവാശ ഏ തിബാമിഹുന്ന കാമിയാബി ലിബേതോ യാ അയ്യുഹല്ലദീന ആമനു ഏ ഇമാം ബിജ്ജിനീസ് തഖുന്നെ ലാ തസ്അലു അൻ അഷ്യാ ഇൻ തുബ്ദലകും തസ്ഉഖും തിബാമിഹും കന്തത്തക ബിഹേഗുതു സുവാലു ഖുറാഷേ ഇഖന്തത്തഹുഗെ ജവാബ് തിബാമിഹുന്ന ഫാളുപുറവിജ്ജനമ തിബാമിഹും ഹിതാമ കുറഞ്ചിഹിദാന തിബാമിന നുബയം ഹീവദാന ഏക ജവാബ് ഫാളുവിജ്ജനമ എഹങ്കം ഇഫദ കന്തത്തക സുവാലു ഖുറാഷ മീഗ ദേമാനെങ്കിൽ മെരും ബയാൻ കുറവാക്കവേ എമ്മാനേക്ക് തിബാമിഹും ദീനുഗ തിബാമിഹും മച്ചം അള്ളാഹു ഫർദ് കുറവാഫ നുവാ കന്തത്തക ബിഹേഗുസും തിബാമിഹും മാ ബുഡം ഇവാഹകം ദക്കാരെ ജിഹാദ് വാജിബ് അമുറേ മടമടം തിവ അംഗയാക്കോ എമീഹും എ ഖുറാ ദുത്തുറാതക മുഷ്രിഖും എ ഖുറാ ദുത്തുറാതക എമീഹും മുസ്ലിം ഉന്നം എ ഖുറാ മലാമയത്തക കെക്കുഗ്ഗൻ തിവ അംഗയാക്കോ ഏറുവത് ഏറുവത് ജിഹാദ് ഫർദ് നു ഖുറാ മീസ്തം നാ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ആസം ആദേസ് കൊദ്ദന്ന അല്ലാഹു റസൂലായ നികം അല്ലാഹു ഗദർ തങ്ങി ദന്നാ ബല്ലാഷ ജിഹാദ് ഫർദ് ഖുറാ রাসূলের এবেক লাইঙ্গে মাটা মাটা তিবে শেয়া জিহাদ ফরদ কোলে বাফিয়া তিবে আমি মুনু আমরা লুঙ্গে কাশি গেলে মুনু আমরা এর ইজ্জত বড় উকু বাই বাজি কা কেবর হামাই হেম বীর আল্লাহ সুবহান ওয়া তাআলা এমি হুঙ্গে এ দুম গে মাচ্চা জিহাদ ফরদ করে দি ফরদ করে দি মা বেবে কালুঙ্গে আসি দন্নানি তাঙ্কলে লাসমি নামা কি হারাং গালব তাঙ্কলে ফাহুম আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কাম বাজি করে দি নামা কি হারাং গালব আমা কুরি গ উম্মত তাং গয়সে হেম বে ফাওয়া মুসা গে ফান উম্মত গয়সে সামাই হেম বে ফাওয়া জিহাদ গে বাহাক বড় মি মাওদুগা গেনে ফাইসানি সাওবাকি জিহাদ অতি গত বাজি করাবা ঈসা গে ফান উম্মত গ রুহবানিয়াত আল্লাহ মি গম তক ফরদ ন করাবা ফরতমা এমি হুম আমিল্লা গে মি হুম গে আমিল্লা নাসু তক রুহবানিয়াত ওয়াজিব কুরি রুহবানিয়াত কি এই দুনিয়া গে হুরি হা এদুম বেলকামে দুকো আল্লাহ গে হযরত হুসব গে তিমু আলো কাম গে মুরি হা গতে হেদা করুনাই দুনিয়াবি হুরি হা কাম কুম মাহরুম বে হামাই কানি আলকং কুরমাট টাকা তাঙ্কলেন হাদায়ালেন এ তাঙ্কলুগ আলকং কুরমাট টাকা এন এই ঈসাই দিন গো ইচ্ছামেন এই এমিহুং আমিহুং আমিন নাফস টাকা একাম ওয়াজিব কুরিমা আল্লাহ সুবহান ওয়া তাআলা এমিহুং মাচ্চা ওয়াজিব কুরেন এ ওয়াহি বাবা লেবে জামানুগ মি কাঙ্কাম আল্লাহ নাঙ্গাওয়া কাঙ্কাম এ দুমাকি এই বার নরাক্কা তের মাসলে আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াজিব কুরাবা কান্তাত্তাহুগ মাচ্চা দাহিবেতিবে একাম মা বড় শাওমরি মাকি চরণ বাক্কা দরকার এম বেগেন দামুনামাদ রমজান মাহগে থারাবি হুনামাদ কাই খান তিনরে একাই খান কুরাবা আদি জামাত নিস তখন ইখতিদারি কাই কাই খান ইগি ওয়াডা গে হাতরমান রে কাই খান নিকন ওয়াডা নু গাই আসহাবে কাম কাম সওয়াল কুরাই মাদ নবী এই তিয়াবা মে হুন মাচ্চা একাম ফরদ কুরাই দান কাম বিরুন এই কেবামি হুকুম মাহাবুর শাও গরে বিজি আল্লাহ তেবামি হচ্ছে ফরদ করে বাফানে একান্তা এয়ালো কাম ফরদ করে বাফিয়া কি হাবুর উন্দা গুলেন হে এই কেবামি হুন একান কম মেরে কো এর নুকুরে বিজিয়া হুকু বাই বাজিব এন কাম আল্লাহ নাই কোরবানি কেবামি হুন কাম কাম নে দে দে কাম কাম কেবামি হুন মাচ্চ বাজিব করে বিজিয়া তেবামি হুন হিতা মাগে জি হে এ মানে এই আনে মানে কি কেবামি হুন না নেগি হুরে কান্তাত্তা এবাহি দীনা গুলু নেই কান্তাত্তা কমমেহেন জরুরি নুন কান্তত্তা এহা বড় দীনি মাসলা তাকে নুন কমমেহেন বে নুন কান্তত্তা কে নুন এখান তত্তা কা বেগো তুমি সোয়ান নু কুরাশে এই এখান তত্তা হগে জবাব দে বেয়ান নু নিবেজ্জি কাম গওয়ানাম একাশি গং গে তিয়া বেয়ানি হুন নং হিতামায় কুরিমাতি হুন এই আসহাব এ কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি বাওয়া লে ফারাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেন বাই আসহাব এ কান কারিফানা সওয়াল কুরাবা কান কোলা কুরিয়ে কান্তত্তা কা বেগো ইহার এমিহুঙ্গে মায়ামে ফায়না বেহে গতন বা এমিহুং নাসাবে এগি ফায়েন এমিহুং আছে এমিহুঙ্গে নাসাবা বেহে গতন সবার করে সাবাকি আরবিঙ্গে তেরে গে নাসাবাকি এই বারা মুহিম হয়েছে এই নাসাবুগে এমনি লাফে যে হুন সেনা মুড়ি উমুরগে হিতা মায়াগ খাটাত্ত করে মুড়ি মুড়ি উমুর দুবাহ এমি এমিহেগে নাসাবুগে লাফে যে হচ্ছি বড় বড় হিতা মায়ঙ্গে আরবিন না এর এই আরবিন না কি আরব বড় নাসাব বলা বায় এর বেবে বে কেন মাস মিটানানি এ আল্লাহ রাসূল আয় কি মান্না কে বাপ্পাই কি মান্না কেন নে গে বাপ্পাই কা তাহলে এবে কেন সুবাগত কি আল্লাহ গ রাসূল এবা গায়েব গ বাই খান তাব্বুন দেব দা ওয়াহী গে জারিয়া এম এমি হুম বস এবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয় গে তো নে গে ফুর কান তাকা বে গতন সুওয়াল আল্লাহ সুবহান ওয়া তাআলা কমা বে গতন মিয়া ইব্বা ওয়ালা বান কে বামি কাহালে কান তাকা সুওয়াল নু কুরআন সাওব কি জবাব লি বেজে কারি গে মে কে বামি হিতামা কে জে দেন আসহাবে কেন এ দোয়া কু বায়ং আসহাবে কেন গত সওয়াল কুরবাদে কলি খান কো ফাইস চড়া গে কো ফাইস কুরবাদে কলি খান বিদাল বাদিন কি আমি বেন সওয়াল কুরা এক কো আজ জানতে নগো পাইকা তদন নি মিয়ে তনে গে বকারি বকারি হে পামলে নি এ না বড় মুসিবাত কা বেজে কা ই বাপ্পা হি এহেন কাহালে মি হে কা এ না মি গুনি ইবদস কাহালে নাসাব গে ইবদস কাহালে মা ই কামেন নে মি হে কা দেন বাইন মি হুন না মি হুন না কি এই হালাল মু দার মি হুন কাম বেস এঙ্গিজে মি গত সওয়াল তা কুরিমা মি কাম গ সওয়াব মু রব্বর তি তাম তা কা বাই বেকার না কুরিমা তি এ খবর লি গুনিমা এ গে কুরিয়ে কোনে গে বেসি তাম এ নে গে ইয়াকু এখান এ গুনিমা বাইন মি হুন না হিতাম তা কা কুরিমা তি এহেন কাম আল্লাহ মাহি কুরআন তি বাইন মি হুন ইফাদা কান তা কা সওয়াল কুরআন এ গে জবাব তি বাইন মি না এঙ্গিজে কাম গবা না তি বাইন মি হুন হিতাম এ কুরিমা তি মু কাশিয়াম বে ফা ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন তুবদালাকুম কেবামি হুম এফাদ কান্তত্তাকা বেহেগতুন সুয়াল কুরা কম গওয়ানাম গুরুয়াম বাওয়ালে রে হিদুগা একান্তত্তা কেবাম হুম ফাল কদ্দেবেন এগে মানে কি জবাব লিবেন কেবাম হুম গুরুয়াম বাওয়ালে রে জামানুগা আল্লাহ এখানে আগে রাসূল আগে মচ্চ ওয়াহি বাওয়ালে বা জামানুগা কেবামি হুম এফাদ কান্তত্তাকা কেলিফানা সুয়াল কুরুম এগে জবাব লিবেন এগে জবাব দেবে আমি নেবে না আফাল্লাহু আনহা আল্লাহ দেবে আমি না মাফ করবে আফিয়ে দেবে না ফাহরা এখান তার না কুরাব্বা আসে কে বেন আসাবে কেন ভাই বেকাল না এখান তার কুরাব্বা আল্লাহ গফুরুন হালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গিনে গিনে ফাহ সাওয়া কেত্রি ওড়ে গম্বা রাসকানাগে কাদ সালাহা কওম কুরিন বিস মিন ক্বাবলিকুম কে বেন হু কুরিগে বা ইয়াকুস ওয়ানি ইফাত সুওয়ালতা এ কওম গ নবী ইয়া কুরাব্বা কুফাই সুম্মা আসবাহু বিহা কাফিরিন ফাহুম মিহুম বেগেন দিয়েই কাফার হবে গতবে জবাব লিবনি এই জবাব লিবনি ইমা রাসূলা ইনকার কো কাফার বেগেন দিয়ে এমাতি বামি হু সে কথা কানে তাকাসু আল কুরআশে একাটি এমনে কে বামি হু না লিবে জবাব গে সবাবুন দীন দু কল্লুম গে সবাব কাব মুরতাদ্দু গে সবাব কাব ইস্তেদান ما جعل الله من بحيرة ولا سائبة ولا رصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون الله يقرون من جاهل زمانه أبين عقيدات الباطل قربان الله سبحانه وتعالى لبأي بحيرة سائبة رصيلة بس حام بس الله لبأي فوائد تسنون أي جاهل زمانه مشركون أميهم بدتكم أميهم وغفق الفوائد تسنون জানওয়ার তাকা বেহে গত মি ভাই জানওয়ার তাকা মিমি হুম আদা গতেন এই মিসাল এক বাহিরা বাহিরা কি এই মিমি হুম এ কামফেক কাঁডায় কামফেক কাঁডায় বুদা এমি হুম বাকু ফুকুরান গেরি ইচ্ছি মিসাল এমনি কেন বাহিরা কামফেক কাঁডায় এমি হুম গে বুল তাকা বাকু ফুকুরান ওয়াজআলুন লাবানাহা লিত্তাগীত আদি এ গে থিরুয়েস এমি হুম গে আ ইলাহুম তাকা বাকু ফুকুরান ইলাহুম তাকা থিরুয়েস দেন মিহাকাং আতেনলে মিগিলা হান্তাকাং নে এগেন গোসে কিরপাস পেলাত এ টিকারি গে বাহট্টা নে বুদ্দাক কেয়ারি মিহার গোসে ইন্ডিয়া হান্তাং গা দানে কিরবস বরাবর বাহট্টা না বুদ্দাক কেয়ারি এ মিগে ইলা হান্তাক কেয়ারি বাহিরা এ মিকেন বাহিরা আল্লাহু লাব্বা ফাওয়াই চেননে ই এমি হুম আমিন লা কুফা ওয়া কামে কে বাহিরা বাহিরা ই গতু বাই দি ওয়ালা সাইবাতিন আদি সাইবা গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুলাব্বা সাইবা কি এই মিহাকু নাদরু নিবুনানি জাহিল জামান মি বালিন তিমান্না আল্লাহ সালামত কদ্দে বাফিয়া তিমান্না মিয়েনি গেরিয়েন নুয়াতা মিয়েনি বাকাটে তিমান্না মিয়েনি ইলাম তাহিগে নাম গাবা গুফ কুরআনামে এরদ্দেন ইয়াকা এদ্দস মিহাকা নুবেহেবেনে ইয়াকা সালার এদ্দস নুবেহেবেনে এদ্দস মিহাকা আদি এতি কমমে তানাকুম বিনাকে নামাবেস মানা এদ্দস নুকুয়েনে এমিহেগে দাঁড়ং কিয়া কাসনাসতেনে মানা কুরমেনে মানা কফিয়াই গুড় পাফে এগেরি তং হ্যাদ মিনিমাম কাম গমি হা রসিন দিয়া গন না হন নিগোতা বাহিরায়া সাইবা এ উন্না নি হাস কাম ফেক কান্দা গন না নে বুদ তাক গুরবান কো মি হা রসিন দিয়া গ একান তাক কো ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামি দি ওয়াসিলা বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাবাই ওয়াসিলা কি এই জামাল আংহিন জামালে এমি হুম গে আকীদা মি উন্না গোতা কি আংহিন জামালে এতি আংহিং এচ্চক ফাহুগ আংহিং এচ্চে বিহাফি এ জামাল আংহিং এচ্চে মিবি দেং হাম এগে ফাহুম বাস মিবি হি আংহিং এচ্চে বিহাফিয়া মিমি হুম বুনানি ফাহিয়া লাহুম এই এমি হুন না হে এ জামাল এবাহি এগে রে মি হাস এহেন নামাস ওয়া ইন ওয়ালাদাত যাকারান ফাহুয়া লি আলিহাতি মি তিকরিহিং এচ্চে বিহাফিয়া এই এমি হুন গবুদাশ ফিরহিং এচ্চে বিহাফিয়া এমি হুন গ ইলাহুম তাকাশে এ তিবাকফু হি হিসাব এগোতা খান্ডালা জানওয়ার এগোতা খান্ডালা জামালু জামালা মেকেন ওয়াসিলা ওয়ালা হামি আদি হামি বিস আল্লাহু লাবাই হামা কি এই এমি হুম আকীদা গন্না গতু দিহা এতি দিহা ফাহার বিহাফিয়া দিহা দারি যেহি যেহি গেন এবস কে লমন কি বিহাফিয়া এমি হুম ইবনানি এগে একং এতি সালাম বি এমি হুম গ হুরিহা তাকলিফা এ জানওয়ার জামালে বিয়া জামালু মিসালা জামালু দেন বড় জামালু জামালু গবা কামি আনা এ এ হিসাবুন দেখ এবস মিয়াকু একটা সাবার লগেন বসনমানে এ তি কাম বেন কমমে তানাকু এককে বেনে এবস মিয়াকাম মানে দেবস নকুরে বেনে এ তি এমিন গাই দান তকন এ তি বাগু ফু হিসাবুন দি হে তি জাসে সাই দি হে আফিয়া মি দিন জাহিল জামান গো কুরে কান্ত তাম মিহারুস বুন দিনু গে আহলু এরিন মি গতা কান্ত কুরা মুন্দে আল্লাহু আহি কুরবানি মি আল্লাহ লাব্বা ফরাই চি সেনুনে এমি হুম আমিল্লে কফ ফহুর কান্ত তাকে মি মি হুম দাওয়া কুরা গতু গামি মি মি হুম কুরিসনাস আল্লাহু মিন শারিয়াতু গালা গাফা ওয়া কান্তা তাবে ইব্রাহিম কে পানো শারিয়াতু বা আল্লাহু লাব্বা ফাওয়া কান্তা তা মিমি হুম দাওয়া কুরা গতু বা আল্লাহু হি কুরবানি আল্লাহু লাব্বা ফাওয়া কি চেনু নাই মিহুম গামি লা আকীদা তাকে বাতিল আকীদা তাকে মিহুম আমি লা কুফা ওয়া কান্তা তাকে এই ওয়ালাকিন আল্লাযিনা কাফারু ইফতারুনা আলা আল্লাহি আল-কাযিব ইন্না মাসা কাফারু মিহুম আল্লাহু মাচ্চা বুতান দুগুতান হাদাতে ওয়া আকসারুহুম লা ইয়াকিলুনা মিহুম গিনামি হুম নাকি বিসনে বায়ন নুনে রাঙ্গাল বেচ وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله أميهن قوالي الزيات يبامهم الله سبحانه وتعالى بعالي الشرية الرجوة بعالي قوالي وإلى الرسول هذه رسول الله صلى الله عليه وسلم أن قوى إن قوى انتقت يبامهم الرجوة بعالي قوى الجياء قالوا من قنانه حسبنا ما وجدنا عليه آباءنا أهر من فدي أهر من قاب فاين إخان تتك قراتي أهر من دوب قوي إخان تتك أهر من فدي إخان يكونا نمحار والغور من قتره ගුරුවාන සුන්නතුන් දලීල් මීහාක් පරමච්චම් උසාඩාරම වල අහරමම කාවෙන් දෙක්කි ගොන් අහරම පුදේ තී අහරම අධික බෝල කුරා ගොත්ත පෙන්නුනේ අමවස්තාගම සුරුම් බොන් දෙජ දින්ජවා කොම ආවගොන වෙන්න වෙසේ දෙන්නේ එයි හමක් කරමු සුගබ්‍රණි අහරමන්න පුදේ අහරම කාවපයන් උරුණු ගොන් ඒගොතරේ අහරම ලය දැන් අල්ලාහ් කරන අවලව කාන ආබාහුම් ලා යඅලමුන ෂයිඅන් වලා යහ්තදුන් එමියෝ කාවපයන් හියෝ හෙයියේ එවෙසෙච්චින් උන නේගුණ අදි හිදායි මුලි ලිවිසාව බයි කම් ගනු යස්සේ වේ දෙම්බ සමතබාවම් විහිජේ මිහුකාල් කන්නේ යා අයහල්ලදීන ආමනු ඒ ඉමාම් ජමීස් තකුන්නේ আলাইකුම් මුසකොම් යබාමි තිබාමි නෆ්සුත රක්කාතල් කුරාහ නෆ්සුත ලාජින් කුරාහ තිබාමි නෆ්සුත රක්කාතල් කුරාහ රියාන බයකන් දත්තහක ලා යදුරුකම් මං ගොල්ල ඉදහ තදෙයිතුම් මග්ෆුර දිගෙන් දා මිහෙක්ගේ සබබුන් තිබාමි නකන් එද්දස් ගෙල්ලුමෙන් නොවානේ තිබාමි හුම් හිදායින් දිවිගෙන් තිබියයි යබෑමේ හිදාත මතක තිබෙහි හඳකු එ මගුර දිගෙන් දා මීහෙක්ගේ ගෙන්නෙත් යබෑම නකන් නොවන්නේ ඉල්ලාහි මර්ජියකුම් ජමියාන් එ මගුර දිගෙන් දා මීහා ඒ නෑ ඒගේ අසාබ හුරි යබෑම නකන් විස්කෙල්ලු මන්නේ ඒක මානේ කි යබෑමේ හිදාතක තිබෙහි හඳකු එ මගුර දිගෙන් දා මීහෙක්ගේ නුබෑ කමන්නේ තේ යබෑම නකන් ඒක මානේ කි යබෑමේ සබබ කොන්නෝ නෑ නම් මගුර දිගෙන් දී යමින්ද ඒගේ අසාබ අකුබන් හුරි ඒ නෑ إلى الله مرجعكم جميعا تيبانهم رها من رجوبان وتهمتهم الله بهذا الأشر في لاغن ندوين إبس ميهكا في لاغن ندوين كافر بيس مؤمن بيس ما قفر دفاع ميه بيس أدي حق موغا مرميهكا ورده ميهكا موغا بيس الله كيامن تروا ميهكا موغا بيس ورها من جماعان وتي الله بهذا الأشر فينبئكم بما كنتم تعملون إيرون تيبانهم قل عملته خبر إكلاني ديبان في تيبانهم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية أمي آيتك مي آيت جهد الموا تين آيتك المرم إذا لباقوا تقمل قروان وقواء إن أمدقوا تين آيت ترجمة كرم أبس أدي إعراب كرم أبس إعرابك يميك في الجهفاء وقوي بستهوك في الجهفاء وقوي ඒ ඉරාබකි ඒ ෆිරිජිපා ගොද්දෙන ගත්තමන් එම්මෙ උඳගු තින්නායි আদি තර්ජමා කුරම්ගස් උඳගු හුකුමුග ගතොම්ගස් එම්මෙ උඳගු තින්නායි කමුග ඉල්මරින් බයන් කරවාසන මිතින් ආයි සවකි මීග ඉල් ශරී බයි කවායිත කඛිලා තන බාදේ බයි මස්සල මිතා එම්බෙන් ඉල්මරින් විදාලවන හුකුමී ගතොම්ගස් තර්ජමා කුරුමුග ගතොම්ගස් ඉරාබ කුරුම ගතොම්ගස් මුලි ගුර්වාන ගොයින් එම්මෙ උඳගු තින්නායි කියන يا أيها الذين آمنوا أي إمام بجميس تكون شهادة بينكم إذا حضر أحدكم الموت تبانهم قد ميهكو مران حاضر وارغتوغا تبانهم جميدوغا هكي أنان جهن قتاكي ميه مي آيتكي مي داترمتيغ علمو ميهكو مران حاضر داترمتي علمكم ميهكو مران حاضر وجيا كان تكورن جهن قوي اينا وصيتك قرائرغا دم نسالك بايا قواس من فانتا ඒන වශයෙන් කොෆය ඔති මිහෙන්නේ මෙවැනි ඒනගේ මුදා මෙවැනි බයකද්ද මිසාරතේ ගොතම් එමස්සල වර කුරී ගබුරි වර බොඩ කුරි මති වේස එම්බෙන් අල්ලාහ් සුබ්හානහු තාලා කුර්ආනුග ආයතේ ගොතුගේ හුකුම් මි බයන් කරා හැමයි පදෙන් දතුරුග උලේ යරකු හුරිහාන් මෙන්න කි අදුළු වෙර මිහුම් කම ගොස්නුවා බය ෆහර එහෙන් දීන් තහුග අහල වරින් ගස් දතුරුග උලේ යන وحي قرباني يا أيها الذين آمنوا وإيمان بجميس تكون شهادة بينكم إذا حضر أحدكم الموت تباميهم قرميهكم مرحا زروا ودتر قولنكم تباميهم قمدوك هكي أنن جهن قتكي حين الوصية إينا وصية قراء قفنما قفكم قوانما إبهي مرحا زروا قواميها إثنان ذوا عدل منكم تباميهم قترين عدلور دميهم عدلور دميهم وآخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت إن تيبانهم دترغ أولنكم مرغ مصيبة تيبانهم كرمة واحدة إهن دميهم ليس مسلين مرادك دي كافرهم ليس مسلين يعني الكافر مكان هكين دي شرية مي قوائد في ذاك واتا شروية بس مسلين كافر مكان هكي بحقب بلن كرمين إنما دترغ mu'mina kam misalaka marukurimati jia eta ngati bi kafarun deha ke de kafarun ke kibas ka bulu kurave tahbisunahuma tibanihum edemihum bandu kurare min ba'di sadati asr namadak fa mitang muradik asr namadak fa asr namadak fa huga edemihum bandu kurare mitang muradik edemihum paattange nare miskil tereya fayuqsiman billahi edemihum allah gandi huwa quran ini rutabutum tibanihum shakwa kam gawana ehnuni anga bahum bunum basku de na shakkunu anya shakku anya mi hunda bahu akruwa asr namadak la nashtari bihi samanan emihum buranjihene huwaga timannamen kudakuda agaka mi wahaka timannamen mikkainulama ebahi timannamen huwaka pami buna wahaka kudakuda khayadaaka bunala chennuna timannamen mi buranjihene huwaga walau kana za qurba ai gaitimaga mihaka taka hikidin kamuga hina maras ne gaitimaga mihaka saragaitimaga mihaku taka hikidin mijam gaitimaga mihaka taka hikidin kamuga yas ena bunanji he ne gota timan namen mi kuda kuda kaya da katta kanota gaitti mage mi hakka bi kamatta ka timan namen mi gota kan nu bunam e ama hakku ba he ni bunam wala naktum shahadatullahi allah ge he ki timan namen nu farwam e bahi huwa ko pa timan namen dogen nu ne mi bunam inna idan la min al athimi timan namen gota dogu bunati kam ga wana timan namen bahushi faafu ringa terenne fa inna usira ala annahuma istahaqqa ithman den misalakam mistakunnan hiyejje ena dogu huwa ekkan ekuri dogu huwa ekkan ekuri nuata ena ai ki dakki wahagatakun shakku ejje mina adiran galannu unkam mebunani mitemiyum me bunna adiran galannu unkam bunasi fa akharani yaqumani maqamahuma edemihunga maqamuga keduwashe ehem denihu minal ladina istahaqqa alaihimul awliyani e marwi mayyitaage gaayittimaage mihunga teren demihun teduware ekidinu mattaga فَيُقْسِمَانِ بِاللَّهِ إِذَنِهُمْ اللَّهُ غَنِيٌّ وَيَقُولُ فَمِنْهُمْ مُنَارَةٌ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا أَهَرَمِنْگِ هِكِي إِذَنِهُمْگِ هِكَّ گُرَمَا حَبُّ کَمْبُدَ مَا تِدُوَرِي أَهَرَمِنْگِ هِكِي وَمَا أَتَدَيْنَا أَلِتِمَنَّمَ حَدُّ فَهَرَانُ دَمُ أَبَهِ دُگِنُ نُونَتِ مَنَّمَ نُونَنِي إِنَّ إِذًا لَمِنَ الظَّالِمِينَ دُگِتِ مَنَّمَ مُنَفِ کَمْ گَوَانَ مَتِمَنَّمَ بَاحُشِ أَنِيَارِنگِ تِرِنِ نِي datoru matige mi hege maru kori matige jiya kan takuran jiyane goin ena wasiyate ko po jiya mi aidin inver mi dalwa mi dayakar he gotune bawale uni ena ge konnes muda daha ka de gotun sahabi be kale ena ge war muda ver be kale kale ge famage mudala be he gotune mi aid bawale sabab ki fada muda ver ek mar wale go kitam mi hun as tafas bawale tan ge ki tad den ehin kam ho kom Allah subhanahu wa taala mani bayan karoda ذلك ادنى ان ياتوا بالشهاده على وجهها ان غته ان غايد گمني ميستكم هكي دينو هكي دينو حقو گم واغتو گهكي دينو ما ان غايد كم بولو گتا كيميه او يقافو ان ترد ايمان بعد ايمانهم نوتا ان غايد گم بي اميهم بيروتيم اميهم گه هويك فحو گه هوي استان كم بهي الله سبحانه وتعالى متي هو گه ترتيب بيان كرا den iturakam ni gotakan ne te itur huwa ekrume den misalakan ehekidin demihun ehekidini dogu hekkek kamat ye bae mihunna hi vejjiya nota yagi vejjiya e majjitaage gaatimaage mihun geteren heki demiha ku tedwe enaga maqamat tedwe emihun heki deshe den miham gaatimaage mihun geteren heki deshe oti gaatimaage mihunna aamu gotek ga hekidinu mennei datoru matiga ule gaatimaage demihun kamuga vejjiya gaitimaage nuunna heki deweni e heki de mihun ebbes mihaku etaanga den teduwari hekke deene ne techiya ei gaitimaage mihunna kan gaitimaage mihaka taka hekke nu deene shariyat anga asara wattaqullaha wasma'u tibani allah taqwar washe adi kanaanga basurtan ahashe tibani hun wallahu la yahdi alqawmal fasiqin allah subhanahu wa taala fasiq bayakam hidayate nu devwaate يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم إدواه كي قيام الدوس ما تنتي بانهم هندما قراش إدواه كي الله سبحانه وتعالى كلام رسول بيك لنمس جماعك ربان إدواه فيقول الله وحي ربان تي رسول بيك لنم ماذا أجبتم تبانهم ندون جوابك كباه ميستكم تبانهم ندون جوابك كباه قالوا لا علم لنا بيك لنمان تأهر منك الدسي منتي نيجي أهر منك تكمل بس حقيقة نيجي ಮೀಸ್ತಕುಂ ತಿಯಬಾಮಿ ನದಿನ ಜವಾಬಿ ಕಬಾ ಎಬಹಿ ತಿಯಬಾಮಿ ಹುಂ ಗಬೂಲು ಕುರಿ ಮೀಸ್ತಕುಂ ಕಿ ಹಾವರಕಂ ಹೆಜ್ಜೆ ಇನ್ನಕ ಅಂತ ಅಲ್ಲಾಮುಲ್ ಗುಯೂಬ್ ಎಬೆ ಕರಂ ದನ್ನಾನಿ ಆಹರವನ್ನಕ ಏಕಂ ಇಗಿ ಫೆನ್ನತೆ ಇನ್ನಕ ಅಂತ ಅಲ್ಲಾಮುಲ್ ಗುಯೂಬ್ ಇಬಾಲ್ಲಾಹಿ ಗೈಬ್ ಮುರದ್ದಿನ ವಡಗಂ ರಸ್ತನಾಗೆ ಇದ್ ಕಾಲ ಅಲ್ಲಾಹು ಯಾ ಈಸಾ ಬ್ನ ಮರ್ಯಂ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಆಲಾ ವಹಿ ಕುರಬಿಹಿದು ತಿಯಬಾಮಿ ಹುಂ ಕುರಾಶೆ ಈಸಾಗೆ ಫಾನ ಅಲ್ಲಾಹ್ ವಹಿ ಕುರಬಿಹಿದು ಎ ಈಸಾಯೆ مريم قدر عيسى اذكر نعمتي التي نعمتي عليك كما الله قال فان ما تشد الدنيا وتكل فان هند ما قرب باشه وعلى والدتك ادي كل فانوگه مما فلوگه ما تشد من الله لدي نعمت بس هند ما قرب باشه اي مريم قدر فان الله تفاد باك نعمت لدي اذ ايتك بروح القدس ام فرتم نعمتك كما الله كل فان مدد قرب دي روح القدس کے ذریعے وہی جبريل عليه السلام غزريا جبريل عليه السلام عيسى عليه السلام ايه تريو دبي كمانا عيسى غفاناغن ركا ودا جنن بكورين بس كمانا على سين نيروس ان نيرو تا غستكته كمانا ان نيروغا جبريل غفانا تا غ اولوجي تكلم الناس في المهدي وكهلا ادي غفانو نيستكونا واهك دكك ويمو تمتي غوس وكهلا ادي مسكول عمر كل غوس ادي غفانو نيستكونا ಎಬಹಿ ಜುವಾನ್ ಕಮಾ ಮುಸ್ಕುಲಿ ಕಮಾ ದೇನೆ ದುಕ್ಕಸ್ ಕಲೆ ಫಾನ್ ಮಿಸ್ತಕುನ ವಾಹಕ ದಕ್ಕವ ಹುಶೀನ ವೈದ್ ಅಲ್ಲಂ ತುಕಲ್ ಕಿತಾಬ ಮಿಯಸ್ ಅಲ್ಲಾಹ್ ಕಲೆ ಫಾನ್ ಅಲ್ಲ ಬಿನಿಯ ಮತಕೆ ತಮ್ಮತಿ ವಾಹಕ ದಕ್ಕೆ ಕಲೆ ಫಾನ್ ಎ ಮಿತಾಂಗ ವಕಹ್ಲ ಮುಸ್ಕುಲಿ ಉಮರಾ ಜುವಾನ್ ಉಮರಾ ದೇನೆ ತಿ ಎ ಉಮರುಗ ಸ್ವಾಹಕ ದಕ್ಕವಾನ್ ವ ಕಲೆ ಫಾನ್ ಮಿತಾಂಗ ಇಲ್ಮರಿ ವಿದಾಲವನ ಮಿತಾಂಗ ಎ ದನಿ ಆಯತ್ ವಸ್ ದಲೀಲ್ ಕುರ ಇಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಮ್ ದೇನ ಫಾರ ಅನ್ನ ಬಡಾಗನ ಆಯತ್ ಗುರುವಾನ್ ವೈದ್ ಅಲ್ಲಂ ತುಕಲ್ ಕಿತಾಬ ವಲ್ ಹಿಕ್ಮತ ವ ತೌರಾತ ವಲ್ ಇಂಜೀಲ್ ಅದು ಕಲೀಫಾನ್ ಹಡಮಕ್ ರಬ್ಬಾರೆ ಕಿನ ಅಲ್ಲಾಹ್ ಕಲೀಫಾನ್ ಉಂಗನ್ನಾದ ದೀಮೆ ಕೊಯ್ ವಲ್ ಹಿಕ್ಮತ ಹಿಕ್ಮತ್ ಬಸ್ ಉಂಗನ್ನಾದ ದೀಮೆ ತೌರಾತ ಇಂಜೀಲ್ ಬಸ್ ಉಂಗನ್ನಾದ ದೀಮೆ ಎಸ್ನಿ ಮತಕ್ಕೆ ಹಡಮಕ್ ರಬ್ಬಾರೆ ವೈದ್ ತಖ್ಲುಕ್ ಮಿನ ತೀನ್ ಕಹೈಯತಿ ತೈರ್ ಅದು ಹಡಮಕ್ ರಬ್ಬಾರೆ ಕಲೀಫಾನ್ ಹದ್ದವ ಮುಯೆ ಮಷಿನ್ ದೂಣಿಗ ಸಿತಾಗ ಎಚ್ಚೆ ಕಿನ ಅಲ್ಲಾಹುಗೆ ಇಜ್ನ ಫುಲಾನ್ فتنفق فيها اذا يكلفن فما دبم فتكون طيرا باذني تنجي الدنيا قد جندت من الله باذن الله الله يقول كما الله باذن الله الله با الله ده ببارك تعالى عليه السلام ده بمعجزات وتبرئ الاكمه والابرص باذني ادي وفم لو فم وتبا وفم با ميهن كذلك فان شفاء دبم رغل قد دبم والابرص ادي برص بالجي فاهمين سنغل قد دبم باذني من الله باذن الله فإذ تخرج الموتى بإذني أدي مروا فاتي بيميه ديربا مويا كريك فانو بإذني تبان الله بإذن فلا كريك فانو ودال واني ما يتك كاري بوستا قم بإذن الله تدوار الله بإذن فلا أما إذا قلت تدواني مروا فاميها إساء الإسلام دبي معجزات وإذ كففت بني إسرائيل عنك أدي كريك فانو هل مكر الله تبان الله مناك ربيم بنو إسرائيل كريك فانو كبان وهي كريك فانو جل مدي فانو كما ಎ ಸೊಲೀಬನ್ ನೆಗಿ ಎಮಿ ಹುಂ ಹಿತುಂ ಈಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಮ್ ಸೊಲೀಬನ್ ನೆಗಿ ಎಮಿ ಎಹನ್ ನಮಸ್ ಈಸಾ ಗೆ ಫಾನನ್ ನುನ್ ಎಮಿ ಹುನ್ ಸೊಲೀಬನ್ ಎರು ನಿಕಿ ಎಮಿ ಹಕ ಎರು ನಿ ಸೊಲೀಬಾ ಈಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಮ್ ಅಲ್ಲಾಹ್ ಫಿ ಲದಿ ಎವಾ ಹಕಿ ತಾಂಗೆ ದಾಯ ಕುರಬನಿ ತಿಮನ್ ಅಲ್ಲಾಹ್ ಮನ್ ಈಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಮ್ ಕಿಬನ್ ಕಲಿ ಫಾನ್ ಸಮಾ ಮೆ ಕುರಬಿನೆ ಇಜ್ ಜಿ ತಹುಂ ಬಿಲ್ ಬಯ್ಯನಾತಿ ಕಲಿ ಫಾನ್ ಎಮಿ ಹುಂ ಗಾತ ಮುಜಿದಾಯ ತಂಗಿ ಪರಾಗೆ ಬಡಾಯೆ ಗೆನ್ ನೆ ಹಿಂದುಗ ಫಕಾಲ ಲದೀನ ಕಫರು ಕಾಫರು ಮಿಸ್ತಕ ಮುನ್ಯೆ ಮಿನ್ ಹುಂ ಎಮಿ ಹುಂ ಗತರೆ ಇನ್ ಹಾದಾ ಇಲ್ಲಾ ಸಿಹ್ರುನ್ ಮುಬೀನ್ ನೀ ಪಹಾಳವೇಗಂ ವಾಸಿ ಹೊರಕೆ ಸಿಹುರಕೆ ನೋಡಿ ಯಾರ ರಸೂಲ್ ಬೇಕನ್ನು ಸಿ ಹೊಂದಿ ಈಗ ಜವಾಬ ವೈದ್ ಅವು ಹೈತ್ ಇಲ ಹವಾರಿಗೀನ ಅದಿ ಹಂಡಮಕು ರಬ್ಬಾರೆ ತಿನಂಗಲ್ಲೋ ಹವಾರಿ ಬೇಕನ್ನು ವಹಿ ಕುರಬ್ಬಿ ಹಿಂದು ಇಲ್ಹಾಮದ ವಹಿ ಐ ಇಲ್ಹಾಮದ ವಹಿ ಹವಾರಿ ಬೇಕನ್ನು ಕುರಬ್ಬಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲ ಅಲ್ಲಾಹ್ ಇಲ್ಹಾಮದ ವಹಿ ಕುರಬ್ಬಾರೆ ದವರಿ ಮರಿಯಂ ಗೆ ಪಾನ ಮೂಸಾ ಅಲೈಹಿ ಸಲಾಂ ಗೆ ಮಮ್ಮ ಹೊಲ ಕುರಾನ್ ದುರಬ್ಬ ಸಾಮ ಕುರಾನ್ ದುರಬ್ಬ ಇಲ್ಹಾಮ ಕುರಬ್ಬಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲ ಬತುಂ ಇಲ್ಹಾಮ ಕೊದ್ದೆಬಿ ಹವಾರಿ ಬೇಕಲ್ಲ ನಬಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲ ಇಲ್ಹಾಮ ಕೆ ಸೈ ವಹಿ ಗೆ ಬಾವತ ಅನ್ ಆಮಿನು ಬಿ ತಿಮನ್ ಅಲ್ಲಾಹ್ ಹವಾರಿ ಬೇಕಲ್ಲ ಇಲ್ಹಾಮ ಗತು ಅಂಗರಾದ ದೀಮೆ ತಿಮನ್ ಅಲ್ಲಾಹ್ ತಿಬಾನಿ ಇಮಾನ್ ಬಾಹೆ ವ ಬಿ ರಸೂಲಿ ಅದಿ ತಿಮನ್ ಅಲ್ಲಾಹ್ ಗೆ ರಸೂಲಾಯ ಬಸ್ ವಹಿ ಸಾಗ ಇಸಾಗ ಪಾನ ಕಾಲು ಬೇಕಲ್ಲ ದೆನ್ನವಿ ಆಮನ್ನ ತಿಮನ್ ನಮ ಇಮಾನ್ ಬೆ ಜೈಮು ವಶ್ಹದು ಬಿ ಅನ್ನಾ ಮುಸ್ಲಿಮೂನ್ ಅದಿ ಹೆಕಿ ಓಡಿಗನ್ ನವಾಶೆ ತಿಮನ್ ನಮ ನಕಿ ಮುಸ್ಲಿಮೂನ್ ನೆ ಎಬಹಿ ಅಲ್ಲಾಹ್ ಶಾ ಈಸಾ ಗಫಾನ ಕಿಯಮನ್ ತೆಲ್ವಿಗನ್ ತಿವಿ ಬೇಕಲ್ಲ ಅದಮ್ಯ ತಿಮ ಆಯ್ದತು ಗವಾಹಕ ಮಾಯ್ದ ಸೂರೆ ಸೂರ ತಕೀವಸ್ ಸೂರೆ ಕೆರಮ ಕುರಿ ಮಾಯ್ದ ಗವಾಹಕವನ್ನು ಬಯಾನ್ ಕೊರ ಮಾಯ್ದ ಕಿ ಕಾಮೇಸ್ ನೀ ಅನ್ನನಿ ನೀ ಸೂರತ ನನ್ ದೇವನು ತಮ್ ಅನ್ನನಿ ಮಾಯ್ದ ಗವಾಹಕ ಏ ಕಾಮೇಸು ಹವಾರಿ ಬೇಕಲ್ಲ ಎದು ನೀ ಉಡುಂ ಕಾಮೇಸು బావాలి ఇలా కదే అన్న వేగే శాస్త్రం ఈసా అలీ ఇస్లాం అత్తబాలి నేను పోతే నూనె ఏ బార కన్నే ఈసా అలీ ఇస్లాంకి దరివరం కమంగతి హుం తలామి ఈసా ఈసా అలీ ఇస్లాంకి దరివరం కీల ఇన్నహుం లం యషక్కు ఫీ ఇస్తిఫాతిల్ బారి سبحانه وتعالى فإنهم كانوا مؤمنين عارفين بذلك وقيل إنهم طلبوا الطهر كما قال إبراهيم عليه السلام أمي تاكون الدم عدد كما قلوا هدام بني أي بارا ميهم بارا ميهم أميهم كم إدني أي أميهم الله سبحانه وتعالى إله وانتكموغا نواتا إكلاعن قردو وانتكموغا شككوغا ننو أيهم مجسالما ekan edune ibrahim alayhis salam marwa fawa taketi diru wa go dekke man edi wada ganne fada e baqara sura tuwa to pi gossa e wa kan nan ko tam e ma mu hiduma ma mu tayyar ko allah ngwa hati wai wai ta ayatul allah qurbani وأوحى ربك إلى النحلة الله سبحانه وتعالى كلن درا ما كلن درا وهي كربية كي ميبا تكون كا هداشة أدي حتى هدارة فرال تهوك تريها غسلوك تريها أدي ما ميلاش الله إلهام كده بي مسكيني في كلن ديا متعامل مسكيني في كلن نماذ كرو رانغالي نكرو نماذ سخوانه نماذ سانغالي نكرو diretti già అల్లాహ్ నూర్ సమావాతి వల్ అర్ద్ الله سبحانه وتعالى تنوك نور يدك جمانه ايه معنى كي اخلان كي كل دمان دكا يموني ديمو غايا اولو غايا ايه معنى ايه تنوك هنگان اخلان غانا الله نور السماوات والله مي تنوك ميهوريها علي كمبيا يعني الله كي الله كي علي كده شنه واحد ఆదం వాహక అలీగ వాహక మిత్తబారు మిసాలక ఇరుగ వాహక మిసిల అజాల షమ్స దియా వల్ కమర నూరన్ దియా వై ఏగ జాతు గ అలీ మున్నై చి నూరన్ ఏగ మానే కి ఎచ్చగ జాలి ఇతను గ మానే కి అల్లాహ్ నూరు సమావాతి వల్ నరు అల్లాహ్ సుబ్హాన వ తాలా ఇ ఉర్తకాబి ముగ ఇలా ఉర్తకాబి ముగ ఇలా ఎవరి హమాన ఏ కురే అలీగే వాకే ఎవరి బాబా అయితే అలీగే వాకే అల్బానీ ఎంపి దాడ ఫెన్నై అల్బానీ ఏదో గేమ అల్బానీ ఎంపి దాడ ఫెన్నై كينا في دار ويني مولي دو امتو كي هوريها دان نبيتلو اجماع وكوين مسألة مهاري فاتس نماغ ايبا هوري دليل بس مال دليل نتي كينا يلوري اجماع وان مسألة دم بودان غنى كتو كوري ويني ويغنو بوي وكي رمضان ماها كنو باي ميومرا رمضان ماهوية كنية اي فرطان بانجي بي ميارو اي فرطان بانجي يانجي با صابت بي اصلاة خير من النوم كيوم مسألة ني فرطان بانجي بي كيا كاس اي دامنا ماذا ميهم هي لهم اتتا mehar reganu ka haigatu ko bowe devange mehar wese ta saudi arabia go an dewa paragina mis kitam go an damna ma dewa e damna ma de bangya kamad dem boda sabit wani salat khair minan naw e ba go ta ki mehar ko mo bowe damna ma de bangya gina kan ta den nidi mis ta hun helo matta ka e ibara lan kan ta amma fatis samad ban ka dalil mus bai dalil ta ko sabit ta sabit ko zaman ko sama fatis samad ba salat khair minan naw ki wa එහෙම ඒ විදුවා එන්නෝ වෙයි කි විදුවා මොලි උම්මතුක දන්න බෑ කන විදුවා එක මච්ච කින කිසිම ආවා විදුවා නෝ වෙයි පතිස් නමාදක මොලි දුනියේක හොරි හතරක් වස්සවක තර වෙන නෝ වෙයි කියන්නේ පතිස් නමාද දෙම්බේ මේ සදිදෙන් දෙදුවා ඒ වහිකස් එන්නක හයිකස් මේ හුන්නන් නුවිස්නනේ අය නුවිස්නේ මොනාච්චකි ඉල්මුගේ තෙරේක උලේ බයක් දින්න ඉල්මු නේගෙන රබර මෙහාන උසුල් ෆිගෝගේ එබුරේ හාස්සය ආම හාස්සය ආම මිදෙන් ඉල්මි සංකල ඉල්මි වාකේ මේ හාස්සය ආම යබහුර මෙහාන ආම දලීල වර්ග වෙන ඇසියා බලංගම ජී ඉල්මරින් කමුක වඤ්ඤා අදි ખાસ දලීලෙන් එව ඔයතෝ ඒති ખાસ කුරාන. එසා රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම හදීස් වලක් ගෙන්නනි කොම්මෙ කිරිමුමෙක් ගයා කොම්මෙ තෙදුමෙක් ග අන්න ගන්චි. අන්න කොම්මෙ. මෙයා මේ හදීස් වෙන ගන්න. මේ හදීස් ග මේ ඔන්නනි කොම්මෙ කිරිමුමෙක් ගයා තෙදුමෙක් ග අන්න කොම්මෙ. එහෙන්කම කිරිවා කොම්මෙ තනක් වයා තෙදුවා කොම්මෙ තනෙක් ග මෙ අන්න ගන්න. සජිදෙන් තෙදුවා මොමස අන්න ගන්න. ඒ දලීලක මැච්ච විනා බල خاص දෙය රසූල් අබ්බා බින උමර් විදාවනි කලිපාන අයින්ෙන් ගරි හතර තනෙක් දේන මාදුක خاص වියන කොම්මෙ තිරියුමක් ගය කොම්මෙ තෙදුමක් ගය තංග මුරාද කී හතර තනක ඒ හතර තනක එමෙයිනි خاص වේක ම خاص දෙය ලංගම කරන් ජේ යනි යාර ආමු දෙයක خاص දෙය ගාර්දෙන් ඇස්වි ආමු දෙයක خاص විය خاص දෙයලුම් එම خاص දෙයලුම් නෙගේ කොම්මෙ කොට වියස් ඒ උසුලි කවාරේ එම හතර කන ගණන් කියන්නේ මුස්තහබ් වෙන බව තුරු හතර ගණන් ගන්න විසඳන. ඉහරම් ගොට ඉහරම් ගොම්බන් දැන් හොට්ට මේක මර වෙච්චා ඉහරම් ගහරත් කියන කියාවෙන් තම තෙදුවා. කල් ගියා කියන. දැන් එන හිනුවම් වෙච්ච හේලි එන ගාග හුවන්තු බෑගෙන වාන. එන වලබන් වෙච්චනේ ඉහරම් ග. එන බොණිය එක කොම් දැස්නවා. ඉහරම් ගහරත් කියන වල්ග. තංගොල බාර ෆොටෝ හොරිතන ආන මාදු සොක්කවාන එක නතරන් ගලන්නේ කොහොමද ෆොටෝ හොරිතන නම ආයේ කොළොම් පහතුන් වරක් ගිනේ රොජ්ජන්න වහී වහීගේ බොහොල් තකාද බාවිත්ත ඒ මිසාල කර රසූල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම ගේ කම්පිත දහු කරන් අදීලෙක් අඩොහෙන් අඩවම් ඒ එන්න උදගු වහී ඒකලි පානෙන්න පුරක් වාරයි ඒ අඩොන් එකලි පාන අබ්බෝ ස්මාතර අංගරාද බෙකලංග රහි කරගම් බේනුම්වා බේනුම් මෙබොඩිගම්වා එච්ච දැන් චේනු වල ගන්න හැම වෙසෙබ ආද රහි ඉල්හාම වෙසෙබ දැන් එකලේ කන පෙනි වඩා ගන්නවා හුවසෙන් හුවසෙන් පුරු එවස් රහි දැන් ජිබ්‍රීල් ගපාන ඉන්සානෙක්ගෙ සිතාග වඩා ගතුමා ජිබ්‍රීල් ගපාන හමසික පුරුග වඩා ගතුමා මේ හත්තා සහි ගබා අයියා ඒ උපාරිගේ බෙන් හදිස්සම සල්වානේ රහමහ ඔහු ඒ බුඛාරිගේ සොහින් බුඛාරිගේ එබහුරේ ඉමාම් බුඛාරි බාබ ගන්නා බාබුග බාබගේ ගොතුගේ මේ හදිස ගන්නා ආ මොල්ලවකෝ එබහි සනදුනුලා සනදුනුලා මොල්ලවකෝ මේ ඉඳේ ගන්නා ඒක තිරෙන් තින් හදිසෙන් එබෑන් දොයි ඒ බාරුගේ දහම කලේ කනගෙන නැහැන්නේ ඉන්නේ සදි සසොයි. මම මේ උන ඕනේ නී යාලි ගතු මේ එක්කල ඒ බාවතුක වාහත උතර වන්න ජීනේ ඉල්මකා එසුබ. එක්කෙන මල්ලකාතුල් බුඛාරි ඉමාම් බුඛාරි බාවතුන්ගේ බොහෝ හදිස් ගන්න. සාක බාබු කවුලි රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම කද. අල්ලාහ්ගේ රසූලාගේ මි බස් පුළුගේ බා. සාලා. ඒ ගොත ඒ මානාගේ බයිනේ සොහක් ගොගෙන්නා. ඒ මානාග. හදිස් සොහක්. බාබුගේ දහම් එබ්බස් හදිසෙන් නිනාන බොයි ඒ බාබුගේ කලිපංසක බාබුගේ පොණ විදානත ඒ නග අමිල්ල බස් වස් අමිල්ල බහකවර වර්ගත හදිස් කොන්න කොට වියස් එහෙන් කම බාබුගේ ගොතුක එහෙන් බාබුගේ හරි ගින ගින පොත්තවග අමිල්ල බස් සාලක මිවෙනි කම බයාම්බගෙන් බාබා අමිල්ල බහෙන් යන ගින සයතා එහෙරි පන වරක් ගින බාබු තවගේ බොර්ගෙන් නෑ හදිස් සාක බාබු උරුමනුක ආයිත්තබ්ස් බාබු ගනමක දෙන්න හැම සාක බාබු කවුලිල්ලාහි තාලා වනදා මවාසිනල් කිස්ත ලියම කියාම আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়াহী বসুর গবাহ কানাং গাইবা তোমান আল্লাহ কিয়ামত দহগা আদুলগে তিলাফাই কায়েম করব্বা হুশিনে এ আদুলগে তিলাফা তো ওয়াহ কা বায়ান করব্বা আই গেনা আছে ইন ভাবে কি গত এগতম ভাবে গত গরি ফান গনা করব্বা ইন হাদিস সূরা তিন হাদিস কোলে এবং শেখ আল বানি দাইফ করা যায় তা এই মুআল্লাকাত আল বুখারী বুখারী কে মুআল্লাকাত হাদিস তাই এই মুআল্লাকাত হাদিস কি এই সনদান উলা জিকর করে হাদিস এক কেন মুআল্লাক নামাজের দায়রো নামাজের দানবে বলে তো নামাজের দানবে বলে নামাজের নদীও নামাজের দানবে বড় পাপ নামাজ দানমের নুবুনে বেশ নামাজের নুগোচ্ছে এ পাপ নামাজের কোনো অতি বড় পাপ غير حاضر كما صلى بين ما في مدته اهو دكا غير حاضر كما صلى بين ما كي كون مي هكذا وكيل وكيل كان يعني مدته شريه اما ينه غير كان اما ينه كما صلى مين ده انا مثلا وكيل كان انا مثلا مين مني هكين هكين هكي هكي بهم ثابت هو يا كما تفصيل كو بيان الجاغا دي مثلا مين انا نتس মুসলিম কি মানে মনে মুসলিমে আকান জিহেদেন হেন্না মাস ওয়ারা গিনা মি হুঙ্গে বহুর গুনাফা মিহার মি অন্না ফিরকাতাকুম মিহা ওয়াকিউ মাট্টাকা সালাফিন কি দা সালাফিন এ গুনাচে কুডিগে সালাফ সালিহুন নিসবাই কমে গুনানি আসহাবে কালুন নিসবাই আসহাবে কালুন উলে পড়ু বি গতা উলে মি হু আমি নক সালাফিন তো নাকি সালাফি যে কেন সালাফা তো নাকি সালাফি যে শেয়াল বানি দারানি হেন নিসবাই কোন জিহেনে কমে নিয়া কোস দেন বাই মিহমিন দালমানি ফিতনাই কে এহেন গুনু মিহুগে মুসলিম তরে কে বা বা গুন ফেদি মিসালাকা হক গুম গবাই মিহুন নাউন কাশি গেন বে গতান নাং হাসাক মিহেন দেউ নি মা মিসালাকা রাঙ্গালাম লে মি সুন্নাত তাবাই মলে হন মিহুম কে মিহার ওয়াক্তা আদি মিসাল ওয়াহাব মি মিহুন কুরআন ইয়া সুবহানাল্লাহ ওয়া রাহিম কাহাল বাই কে ওয়াহাবি নে মলে উনি উনা কান্নে দে মি কম বাই কামে বেস কি হিনে ওয়া অন্না বাই কামে বেস এক্কলে মিহুন কি আতি কি আনি ওরা এহেন কাহালে মাসলে মাসলে মিহুন আডু হয়ে কি ওরা গিনা দি মা বা তামেন ইহা আসাকো মি দিবে হিং উজিত মা তো হগা সুন্তুম মা কিং বাহা কাতা সেতুর এনা কারা কি বে তাহলে কি আছে তো এনা দেনে হরতাম কাজ কা কা মুনি মিয়ানে মিহা কো এবো মি গতাং এ মিসারাকা এ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিসবত কং এ তুরকি তুরকি মিহুন দিন নামেন এই সৌদি আরবিয়াতে মুসলিমুন্না এই তুর্কি মিহুন এ মিহুন এ তরম বেরিস এতাঙ্গা ফিতনা ফাসাদ ফদ্দা মুনে হারাম ফুল ফাল্লিয়াকান হাদা হারদি হারাম ফুল ফাল্লিয়াকান হাদা তুর্কি মিহুন এতাঙ্গা বিদ্বতাকা খুরাফি কান্দ গাবরং আলকান কুরুং এতাঙ্গা ইজাদ কো তুর্কি মিহুন এ মুলান কো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তে দো ডাঙ্গি উন্না জিহাদ কো মিহুন বেরো কো ইতা তুর্কি মিহুন বেরো কো সৌদি আরবিয়া বেরো কো মিহুন কি রুলি আসকিন এ মিহুন ইস্তাম্বুল গা এমনি হম বেবি জলসা কোন পাস করে না মানে সৌদি আরবে এক মুসলিম না ওয়াহাব মানে ওহু বগাওয়াত নয় কি এমনি হন না কি এই কুফরুকে বেহার খান্ত তুমি তুমি পাড়ে ফেলো দেন মিসাল কা সৌদি আরবিয়া এবগত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওরং হারকাশ কো ফতোয়া তান্নে রুতি এমি হুন ই কা করুন কা মাহা নসিলা দেন এহে বেগেন তাই মে বড় রুই আই এমি হুন ই সৌদি আরবিয়া মুসলিম মি মুসলিম তা কা ফার করুন হুন তাকফির ইনে এমি হুন এর বু গবরং গালো কাং করুন গবরং গালো কাং করুন কফিয়া কি নে বা কা ফার মুরতাদ তে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক